যুগের লোকেরাও পর্যন্ত সম্মান করতেন। আমরা তাদেরকে কাফের বলি, মুশরিক বলি, যাই করি, আল্লাহর এই বিধানকে তারা অসম্মান করেনি কখনো। আমরা কিন্তু অসম্মান করি মুসলমান হওয়া সত্ত্বেও। নিশ্চয়ই আপনারা বুঝতে পাচ্ছেন, জিলহজ মাসেই এবং মহরম মাস ব্যাপী চলছে আমাদের হরতালের প্রোগ্রাম। মরছে মানুষ, পুড়ছে গাড়ি, মহরম মাসের সম্মানে কি এগুলি করা হয়? এগুলি সম্মান নয়, অসম্মান। আল্লাহর বিধান আজকে থেকে নতুন নয়। ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, যেদিন আসমান জমিন সৃষ্টি করেছেন আল্লাহ, সেদিন থেকেই এই চারটি মাস সম্মানিত। যারা এই সম্মান রাখে আল্লাহ পাক তাদেরকে সম্মানিত করবেন, যারা একে অসম্মান করে আল্লাহ পাক তাদেরকে কিয়ামত দিন অসম্মান করবেন। বলা হচ্ছে, লা তাজলিমু ফালা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম, তোমরা এই মাসগুলিতে পরস্পরের প্রতি জুলুম করো না। এক কথা শেষ উপদেশ কোরআন দিয়েছে, আমরা সিরফ অনুবাদ করে শোনাচ্ছি জনগণের সামনে। দয়া করে এই চারটি মাসের মর্যাদা অক্ষুণ্ণ রাখার চেষ্টা করবেন। এই চারটি মাসের মধ্যে মহররম মাস আমাদের সামনে, এ সম্পর্কে বিশেষভাবে আল্লাহর রাসূল বলছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ক্বাল, ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আফদালুস সিয়ামে বাদা রমাদান শাহরুল্লাহিল মুহাররম, রমজান মাসের পরে সর্বোত্তম সিয়াম হচ্ছে মহররম মাসের সিয়াম, অর্থাৎ ইয়াউমে আশুরা, দশই মহররম, যেটা আগামী শুক্রবারে হবে। দশই মহরমের সিয়ামের ফজিলত বয়ান করে হাদিসটি বলা হচ্ছে, আফজালুস সালাতে বাদ আল ফরিদা সালাতুল লাইল, ফরজ সালাতের পরে শ্রেষ্ঠ সালাত হচ্ছে রাত্রির সালাত, অর্থাৎ তাহাজ্জুদের সালাত। মুসলিম শরীফের হাদিস এটা। আশুরা সিয়াম সম্পর্কে অন্য হাদিসে আসছে, ওয়ান আবি কাতাদাতা রাদিয়াল্লাহু আনহু ক্বাল ক্বাল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওয়াসিয়ামু ইয়াউমে আশুরা আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরা সানাতা আল্লাতী ক্বাবলাহু। আশুরা সিয়াম আমি মনে করি এর বিনিময়ে আল্লাহ পাক বিগত এক বছরের গুনাহ মাফ করে দিবেন, এটাও মুসলিম শরীফের হাদিস। عن ابن عباس قال قال رسول الله صلى الله عليه وسلم في المدينة هذا يوم عظيم عشرة دين تا اتا مهم دين انجى الله فيه موسى وقومه اي دين الله پاک موسى بانتار قوم بن اسرائيل کے نجات دیس لین وغرق فرعون وقومه এবং ফেরাউন এবং তার কমকে আল্লাহাক ডুবিয়ে মেরেছিলেন। ফাসামা মুসা শুক্রান, ফলে মুসা আল্লাহর প্রতি কৃতজ্ঞতা স্বরূপ এই দিন সিয়াম রেখেছিলেন। নাহনু নাসুম, অতএব আমরাও সিয়াম রাখব। নাহনু আহাক্কু বি মুসা মিনকুম, হে ইহুদি সম্প্রদায়, তোমাদের চাইতে আমরা মুসার আদর্শের প্রতি অধিকতর হকদার। তিনি তৌহিদের অনুসারী ছিলেন, আমরাও তৌহিদের অনুসারী। তোমরা তো নাম কস্তে মুসার অনুসারী, তোমরা তো আসলে মুসার বিদ্রোহী। মুসার প্রকৃত অনুসারী হল মুসলমানরা। মুসার যে দাওয়াত ছিল আমাদের সেই একই দাওয়াত। অতএব নাহনু আহাক্কু বি মুসা মিনকুম, তোমাদের চাইতে আমরা মুসার প্রতি অধিকতর হকদার। ফাসামা ওয়া আমারা বি সিয়ামিহি, অতএব তিনি সিয়াম রাখলেন এবং সকলকে সিয়াম রাখার নির্দেশ দিলেন। আশা রেজাল্লাহ থেকে হাদিস আসছে, যখন রমজান সিয়াম ফরজ হল দ্বিতীয় হিজরিতে, তখন এই আশুরা সিয়াম নফল হয়ে গেল। ফমান সামাহু ওমান তারাকাহু, ইচ্ছা করলে সে সিয়াম রাখবে, ইচ্ছা করলে কেউ তর্ক করবে। কিন্তু আল্লাহ রসুল কি বলছেন, আমি যদি আগামী বছর থাকি তাহলে একদিন সিয়াম রাখবো না, উমান না তাসিয়া, নবম তারিখেও সিয়াম রাখবো, অর্থাৎ নয় এবং দশ দুই দিন। এটা কেন? ইহুদিরা একদিন রাখে, আমরা ইহুদিদের বিপরীত করব, তো আমরা দুদিন রাখব। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিস এসেছে, তিনি বলছেন যে দেখো, ফাসুমু ক্বাবলাহু ইয়াওমান আও বা'দাহু ইয়াওমান, তোমরা 10 তারিখের আগে একটা রাখো অথবা 10 তারিখের পরে একটা রাখো, তাহলে হচ্ছে কি 9-10 অথবা 10-11 দুটা সিয়াম আপনারা রাখবেন আশুরার সিয়াম মনে করে। আর নিয়তটা হবে নাজাতে মুসা শাহাদাতে হুসাইন নয়, এটা যেন ভুল করবেন না। বাংলাদেশে আশুরার সিয়াম হল কারবালার শোকের সিয়াম, আশুরার সিয়াম যে নাজাতে মুসার শুক্রিয়ার জন্য রাখতে হয় এটা অনেকে জানেই না, আমরা অত্যন্ত ভুল জিনিস। এটা একটা হাদিসটা শুনলেন আপনারা, আজ ইয়াউমুন আজিম আনজাল্লাহু মুসা ওয়া কওমাহু, এটা একটা মহান দিন যেদিন আল্লাহ পাক মুসা এবং তার কওমকে মুক্তি দান করেছিলেন, এটাই তো হাদিস। নিয়ত যদি গোলমালি হয় নেকি কিন্তু হবে না, বরং গুনাহ হবে। এখন প্রশ্ন হল, দশই মহরম এই তারিখে শুধুমাত্র হোসাইন কি শহীদ হয়েছিলেন না পৃথিবীর আরো কোন ভালো ভালো ঘটনা ঘটে গেছে? মুসার ঘটনা ঘটেছে ধরে নেন প্রায় 4,500 বছর আগে, তখন থেকেই এটা চলে আসতেছে। এবং এই দীর্ঘদিনে দশই মহরম তারিখে অসংখ্য ভালো ভালো ঘটনা ঘটে গেছে, সেগুলো কোনটাই কিন্তু আমার মনে রাখি নাই। কাকতালীয় ভাবে এই দিন কুফার কারবালা নগরীতে হোসাইন বিন আলী রাদিয়াল্লাহু আনহু শত্রু বেষ্টিত অবস্থায় মর্মান্তিকভাবে শাহাদাত বরণ করলেন। মুসলমানরা কোন দিবস পালন করে না আপনারা ভালো করে জানেন, দিবস পালন ইসলামে নাই। জন্ম দিবস, মৃত্যু দিবস, বিজয় দিবস, এই দিবস, সেই দিবস, প্রতিষ্ঠা দিবস, দিবসও তো শেষ নাই, কোন দিবস ইসলামে নাই। এটাও দিবস ছিল না। হুসাইন নিহত হলেন 61 হিজরির 10ই মুহররম, আর এটা দিবস পালন শুরু হল তার প্রায় 300 বছর পরে গিয়ে 352 হিজরির 10ই মুহররম। এই দীর্ঘদিনে কিন্তু এটা কোন খবর ইসলামের ইতিহাসে ছিল না। কারা করল? ওই কুফার লোকেরাই। কুফাতে দুটা গ্রুপ আছে, এক দলের নেতা হলে মুখতার সাকাফি, ছিল অন্ধ পূজারী হোসাইনের, আরেক দল ছিল অন্ধ বিদ্বেষী হোসাইনের। দুটাই সাকাফি গোত্রের লোক, ওটা মুখতার সাকাফি, এটা হাজ্জাজ বিন ইউসুফ সাকাফি। হাজ্জাজ বিন ইউসুফ ছিল অন্ধ বিদ্বেষী আর মুখতার সাকাফি ছিল অন্ধ ভক্ত। এই দুই চরমপন্থী দল দুটা আকিদা চালু করে দিল। হুসাইনের ভক্তিতে তারা এই দিন দিবস পালন করল, তারা তাদের বাড়িতে উত্তম খানাপিনের ব্যবস্থা করল, মিথ্যা হাদিস রটিয়ে দিল। এই দিন যারা হুসাইন নিয়তে সিয়াম রাখবে তাদের সমস্ত গুনাখাতা মাফ হয়ে যাবে। এই দিন যদি কোনো ব্যক্তি বাড়িতে উত্তম খানাপিনা করে সারা বছর সে খানাপিনা ভালো পাবে। এই দিন যদি কেউ বউয়ের ভালো নতুন কাপড় কিনে দেয় তা আল্লাহ পাক তার সারা বছর তার বইয়ের ভালো কাপড়ের ব্যবস্থা করে দিবে। এই সমস্ত উদ্ভট হাদিস বানিয়ে বানিয়ে মানুষকে বিভ্রান্ত করলেও হুজুররা সব দলে হুজুর থাকে। ঠিক তার পাল্টা নাসেবি ফেরকা, তারা শুরু করল এর বিরুদ্ধে বলা। তারা করল কি, এই 10ই মুহররম শোকের পরিবর্তে ঈদের দিন শুরু ঘোষণা করে দিল। উল্টা হয়েছে না? একদল ওটা শোকের দিন বানাচ্ছে আর একদল ওটা ঈদের দিন বানাচ্ছে, সবই মুসলমান। এই টালমাটাল অবস্থায় আব্বাসী খলিফা মুক্তাদির বিন মুতি, তার আমির, এখন যাকে আমরা প্রধানমন্ত্রী বলি, হলেন মুইজউদ্দৌলা শিয়া, কট্টর শিয়া। এই শিয়া ক্ষমতায় আসার পরে যেহেতু ওরা আলী ভক্ত, আলীর ছেলে হোসেন তাদের ইমাম, শিয়াদের আকিদা হল যে নবীরা যেভাবে আল্লাহর পক্ষ থেকে মনোনীত হন, শিয়াদের 12 জন ইমাম তারা সবাই আল্লাহর পক্ষ থেকেই মনোনীত, প্রথম মনোনীত ইমাম হচ্ছেন আলী, তারপরে হোসেন, তারপর হোসেনের ছেলে জয়নুল আবেদিন, তারপর তার ছেলে বাকের, এইভাবে এইভাবে চলছে হাসান আসকারি পর্যন্ত ১২ জন। এজন্য ইমাম খোমেনীকে বলা হয় ইসনা আশারি ইমাম। ইসনা আশার মানে ১২, ওরা ১২ ইমামের অনুসারী। শিয়াদের মধ্যে ইরানের প্রায় ৩২টা দল আছে, ওরা একটা দল না। এদের আকীদা হচ্ছে যে এই ইমামরা মানুষ কর্তৃক নির্বাচিত নয়, এরা আল্লাহ কর্তৃক সরাসরি মনোনীত, এবং তাদের শেষ ইমাম গায়েব হয়ে গেছেন, তিনি আবার জাহির হবেন যে কোনো সময়। সেই আশায় আশা ওরা বসে আছে। হুসাইনের মহব্বতে তারা শুরু করে দিল ঈদের দিন, এবং তারা হুসাইনের নামের শেষে যারা বাংলাদেশি, আমরা বাংলাদেশ বা পশ্চিমবঙ্গে যারা বাঙালি আছি, এবং শুধু বাঙালি নয় অবাঙ্গালি যারা আছেন উর্দু স্পিকিং, খেয়াল করে দেখবেন তাদের বইতে হোসেনের আগে কিন্তু ইমাম হোসেন লেখে, খেয়াল করে দেখছেন? আলীর আগে কিন্তু ইমাম আলী লেখে না, হোসেন বাবার নাম কি আলী না? আলী তো বাবার চাইতে অনেক বড়, তিনি সে জীবদ্দশায় জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবীদের অন্যতম, আশরে মুবাশশারা সদস্য, আল্লাহ নবীর ডায়ের জামাই তিনি। তার নামের আগে কিন্তু ইমাম বলে না, তার নামের পর আমরা কি বলি? রাজিয়াল্লাহ তাআলা আনহু, ঠিক না? কিন্তু একদল লেখক আছেন বাংলাদেশে, খেয়াল করে দেখবেন ইমাম হোসেন ব্র্যাকেটে আবিসর্গ মানে আলাইহিসসালাম। সুন্নিদের মুখ দিয়েই শিয়াদের ষড়যন্ত্র প্রকাশিত হচ্ছে। আলাইহিসসালাম বলা হয় কাদেরকে? যারা নবী। সাল্লাল্লাহু আলাইহি বলা হয় কাকে? আমাদের শেষ নবীকে। আর সমস্ত নবীর শেষে হবে আলাইহিসসালাম, আবিসর্গ। হোসেনের নামের শেষে আবিসর্গ লিখছেন তারা, মানে তাদের আকিদা মতে হোসেন নবী ছিলেন এবং তিনি আল্লাহ কর্তৃক মনোনীত। এই বিষয়গুলো আপনারা খেয়াল রাখবেন, আপনারা যারা লেখেন কিছু বা বলেন, ইমাম হোসেন আলাইহিসসালাম কখনোই বলবেন না। শিয়াদের এই অপতৎপরতার কারণে সুন্নি খলিফা মুক্তাদা বিন মতি অসহায় হয়ে পড়লেন, কিছুই তিনি বলতে পারলেন না। ৩৫১ হিজরির ১৮ জিলহজ তারিখে ওসমান গনি রাজিয়াল্লাহু তাআলা আনহুকে তার পরিবারের সামনে ৮৩ বছর বয়স্ক বৃদ্ধ মানুষটাকে কোরআন পাঠরত অবস্থায় তাকে তরবারি দিয়ে আঘাত করে হত্যা করা হয়েছিল, তার রক্ত ছিটা কোরআনের উপর পড়ে। এটা শিয়াদের কাছে খুব খুশির দিন। তাদের কাছে বড় অপরাধ হচ্ছে এই যে আলীকে খলিফা না বানিয়ে ষড়যন্ত্র করে আবু বকর ওমর ওসমানকে খলিফা করা হয়েছে। কেন? এই অপরাধের কারণে আলী মিকদাদ বিন আসওয়াদ এবং সালমান ফারসি ব্যতীত যত সাহাবি আছে সব সাহাবি কাফের, বড় নাউজ বলে আমি জানেন। আর যেহেতু ওই দিন ওসমান গনি নিহত হয়েছেন, তাই ওরা খুব খুশি। এই আমির মুয়াজ্জুদ্দৌলা, শিয়া আমির, ইনি রাষ্ট্রীয়ভাবে নির্দেশ জারি করে দিলেন আজ ১৮ জিলহজ সারা দেশে ঈদের দিন হিসেবে ঘোষণা করা হল, সবাই খুশি করো, মেয়েরা বাইরে এসো, সুন্দর সুন্দর পোশাক পরে বাইরে নাচ গান করো, ছেলেরা বাইরে এসো গান গেয়ে গিয়ে সারা শহর প্রদক্ষিণ করো, হুকুম দিয়ে দিল। ওসমান গনিকে কাফের বলবে আর তার এই হত্যার দিনকে ঈদের দিন ঘোষণা করলে কোন সুন্নি মুসলমানকে বরদাস্ত করতে পারে নাকি? ফলে বাগদাদে শুরু হল শিয়া সুন্নি দ্বন্দ্ব, তখন থেকে আজও চলে আসছে মারামারি। প্রতি ১০ই মহরম আশুরার দিন পাকিস্তানে, ইন্ডিয়াতে, কলকাতাতে, করাচিতে হিন্দু মুসলিম এদের নাউজুবিল্লাহ শিয়া সুন্নি দ্বন্দ্ব মারামারি কাটাকাটি হতেই আছে। কারণ কিন্তু ওইটাই, যদি কোন মানুষ আপনার সামনে আপনি সালাত আদায় না করতে পারেন, আপনি সিয়াম রাখতে না পারেন, আপনি হিরোইন খোর যদি হন, যদি কেউ আপনার সামনে আবু বকর ওমর ওসমানকে কাফের বলে, আপনি সহ্য করবেন নাকি? নিজের জান যাবে, কিন্তু এসব সাহাবীদের ইজ্জত ক্ষতি হোক কেউ কোন মুসলমান বরদাস্ত করতে পারে না। আর যখন এইসব কথা তারা বলে, মানুষ সহ্য করতে পারে না। স্বয়ং রাষ্ট্র শক্তি তাদের পক্ষে যখন কাজ শুরু করে দিল তখন শুরু হয়ে গেল সামাজিক অশান্তি, রাষ্ট্রের মধ্যে মারামারি, কাটাকাটি। এটা হচ্ছে কবের ঘটনা? 351 হিজরির 18 জিলহাজে এই ঈদের দিন ঘোষণা। আবার 352 10 মহরমে উনি আবার শুরু করলেন আশুরার দিন পালন করতেই হবে সবাইকে। এই ইসলামের ইতিহাসে আশুরার দিবস পালন করার রীতি চালু হল 352 হিজরির 10 মহরমে খলিফা মুক্তাদি বিন মুতির আমির মুইজ্জুদ্দোল্লার দৌলার মাধ্যমে, শিয়া আমির। তখন থেকে আজ পর্যন্ত ইরানে, ইরাকে, পাকিস্তানে যেখানে যারা শিয়া আছে সব জায়গাগুলো চলছে এবং সাহাবিদেরকে গালিগালাজ করা হচ্ছে। আল্লাহ রাসূল কি বলছেন হাদিসে? লা তাসাব্বু আসহাবি, তোমরা আমার সাহাবিদেরকে গালি দিও না, কারণ যদি তোমাদের একজন লাইন আনফাকা আহাদুকুম মিল্লা উহুদিন যাহাবান, যদি তোমাদেরকে উহুদ পাহাড় সমতুল্য স্বর্ণ আল্লাহর রাস্তায় দান করো, মা বালাগা মুদ্দা আহাদহিম আও নসীফাহু মুত্তাফাকুন আলাইহ, আমার সাহাবিদের এক মুদ অর্থাৎ সিকিসা বা তার চাইতে অর্ধসিকিসা দান করার সমতুল্য তোমরা তাদের তুলনা হতে পারবে না, যদি তোমরা উহুদ পাহাড় সমতুল্য স্বর্ণ যদি তোমরা ব্যয় করো। এত বড় কঠিন হাদিস যেখানে রয়েছে, আর সাহাবাতু কুল্লুহুম আদুল, আমার প্রত্যেক সাহাবি ন্যায়নিষ্ঠ, আর সেই সাহাবিদের এক চাটিয়া সবাইকে যদি কাফের বলে কেউ মানুষকে সহ্য করতে পারে নাই। ইতিহাস এগিয়ে চলেছে এইভাবে আমাদের আমলে এসে এখন আমরা সুন্নি যারা আমরা আছি, আমাদের অবস্থাও কিন্তু শিয়ার মতোই হয়ে গেছে। ঢাকায় যান, বড় কাটরা, ছোট কাটরা, হোসনি দালাল সব শিয়া, আমার নামের মধ্যে শিয়া। হাসান, হোসেন, আকবর, আলী, এই চার পাঁচটা নাম প্রত্যেক নামের সঙ্গে পুরো জড়ানো আছে, দেখবেন খেয়াল করে। হোসেন আলী, শুধু হোসেনকে বলে না, আলীর সঙ্গে আলী না থাকলে পর্যন্ত আল্লাহ তোমাকে মাফ করবে না। শিয়াদের এই কারণে অধিকাংশ বাংলাদেশের মুসলমানদের নামের সঙ্গে, কারণ নামের সঙ্গে হয় আলী আছে, নয় হোসেন আছে, নয় হাসান আছে, নয় আকবর আছে, কিছু না কিছু আছেই। উদ্দেশ্য কিন্তু ওইটাই, যেহেতু আমরা এক দেশে বাংলাদেশ শাসন করেছি একসময় শিয়ারা, সিরাজউদ্দৌলা শিয়া ছিলেন, আলী বর্দিকা শিয়া ছিলেন, তাদের আমলে এই সমস্ত শিয়া নামগুলো চালু হয়ে গেছে ঘরে ঘরে, আর তাদের আমলে এই তাজিয়াটা বেশি চালু হয়ে গেছে। কল্পনা করা হয় তাজিয়াতে হোসেনের রূহ আসে, তা তাজিয়ার সামনে সেজদা করলে হোসেন খুশি হবেন, তার উসিলে আমরা পরকালে মুক্তি পাব। তাজিয়াকে খুশি করার জন্য হোসেনের পাউরুটি বানানো হয়, দামি দামি পাউরুটি, বরকতের পাউরুটি রাজশাহী শহরে, বিভিন্ন শহরে বানানো হয়। এগুলো মুমিন মুসলমানদের খরিদ করেন, টাকা দিয়ে এগুলো বিতরণ করেন, মানুষকে দানও করেন, ইত্যাদি ইত্যাদি। এগুলো সবই শিরকি এবং বেদাতের রেওয়াজ, ধারে কাছে আপনারা যাবেন না। মনে রাখবেন, লাশবিহীন কবর জিয়ারত করা পরিষ্কারভাবে শিরক। যেখানে লাশ নেই, আপনি একটা ইট রড দিয়ে খাড়া করে দিলেন থম, এটা শহীদ মিনার, হও এখানে ফুল দাও, হবে? লাশ হয় তো জিয়ারত করা যায়, আসসালামু আলাইকুম ইয়াহাল কবর দোয়া করলাম, তো ওখানে কি আছে? কিছুই তো নাই। তো ওটা যেমন একটা পুরোপুরি শিরক, ঠিক অমনিভাবে নিজেরা হাতে করে তাজিয়া বানিয়ে, তাজিয়া মানে শোক, সেইখানে যে হায় হোসেন হায় হোসেন করে চিল্লাচিল্লি করা, ও পাক্কা শিরক। কোন মুসলমানের বাচ্চা এইসব তো তাজিয়ার পিছনে ছড়বেন না, এই শিরকে আকীদা পোষণ করবেন না। এখন আরেকটা বিষয় দেখা যাচ্ছে হোসেনের এই শাহাদতটা নিয়ে, আমরা দেখেন কাল থেকে শুরু হয়েছে পত্রপত্রিকায় সত্য এবং মিথ্যা দ্বন্দ্বে পার্থক্যকারী এই মাস, মহরম মাসকে ব্যাখ্যা দেওয়া হচ্ছে সত্য ও মিথ্যার পার্থক্যকারী। সত্যের পক্ষে ছিলেন হোসেন, মিথ্যার পক্ষে ছিলেন ইয়াজিদ ইবনে মুআবিয়া। অতএব সত্য এবং মিথ্যার পার্থক্যকারী কারবালা ময়দানে পার্থক্য ফয়সালা হয়ে গেছে। এখনো তারা ইঙ্গিতে কি বলতে চান তো আপনারা বুঝতেই পারেন, বিষয়টা কিন্তু সত্য মিথ্যার পার্থক্যকারী নয়। হোসেন কখনোই রাষ্ট্রদ্রোহী ছিলেন না। তৎকালীন শাসক মুআবিয়া বা তার ছেলে ইয়াজিদ বিন মুআবিয়া, তাদের বিরুদ্ধে তিনি উত্থান করেন নাই। তিনি ইরাকের কুফার লোকদের বিশ্বাসঘাতকতার শিকার ছিলেন, তাকে কুফায় যাওয়ার ব্যাপারে সব সাহাবিরা নিষেধ করেছিলেন। প্রখ্যাত সাহাবি আব্দুল্লাহ ইবনে ওমর, আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে জুবাইর, আবুবকর ইবনে আব্দুর রহমান ইবনে আবুবকর, যত বড় বড় খ্যাতনামা সাহাবি সবাই তাকে নিষেধ করেছিলেন, হোসেন খবরদার কুফার লোকদের বিশ্বাস করো না, এরাই বিশ্বাসঘাতকত করে তোমার আব্বা আলী ইবনে আবি তালেবকে হত্যা করেছে, এরাই বিশ্বাসঘাতকত করে তোমার বড় ভাই হাসানকে বিষ খাইয়ে হত্যা করেছে, ওরা তোমাকেও অবিশ্বাস করে ধ্বংস করবে। হোসেন বললেন, না, ওরা চিঠি পাঠিয়েছে আমাকে, যখন 1500 চিঠি পাঠিয়েছে। তখন আব্দুল্লাহ ইবনে আব্বাস বললেন, হোসেন 1500 চিঠি তারা পাঠাইতে পারে, 10 লোক কি তারা তোমাকে আসতে পারে না? তারা এসে তোমাকে নিয়ে যাচ্ছে না কেন? এরপরও হোসেন বললেন, না, তবু আমি যাব। তখন আব্দুল্লাহ ইবনে আব্বাস বললেন, হোসেন একটা অনুরোধ রাখো, তুমি তোমার স্ত্রী কন্যা সন্তানদেরকে নিয়ে যেও না। আমি দেখতে পাচ্ছি বৃদ্ধ উসমান গনি যেভাবে তার নিজের পরিবারের সামনে নিহত হয়েছিলেন, তুমি নিহত হচ্ছ আমি দেখতে পাচ্ছি, তুমি যেও না তোমার সন্তান দেখে নিয়ে, কচি বাচ্চা মাসুম গুলো করতে রেখে যাও এখানে মদিনায়। উনি তাও শুনলেন না, শেষ আব্দুল্লাহ ইবনে ওমর একেবারে বুকে জড়িয়ে ধরে কেঁদে বললেন, আস্তাউদুকুমুল্লাহ ইয়া কাতিল, হে নিহত, তোমাকে আল্লাহর হাতে সুপর্দ করলাম, যাও। হুসেন বললেন, আমি চললাম, আকদাল্লাহ মা একুন, আল্লাহ যা করেন তাই হবে, আমি চললাম। চললেন হোসেন, এবং যে আটকে যখন গেলেন কারবালায় তখনই হুশ হল, হাই আল্লাহ কি সর্বনাশ। আমার চাচাতো ভাই মুসলিম আকিলকে আগে পাঠিয়েছিলাম, তাকে তারা হত্যা করে ফেলেছে, এ খবর যদি আমি আগে জানতাম তা আমি তো আসতাম না, এখন কি করব। তখন তিনি দূত মারফত খবর দিলেন বিরোধী পক্ষের সেনাপতির কাছে, যে আমাকে তোমরা তিনটা পথ, তিনটা সুযোগ দাও, আমাকে ফিরে যাওয়ার সুযোগ দাও সীমান্তে যেকোনো এলাকায় আমি চলে যাব, অথবা আমাকে আমার বাড়ি মদিনায় ফিরে যাওয়ার সুযোগ দাও, অথবা আমাকে তোমার খলিফা ইয়াজিদ বিন মুয়াবিয়ার কাছে নিয়ে যাও, ইয়াদাও ইয়াদি ফি ইয়াদিহি, আমি তার হাতে হাত দিয়ে বায়াত করব। কোনটাই ওরা শুনল না, তাকে হত্যা করল সেখানে। যখন ইয়াজিদের মাথা নিয়ে যাওয়া নিয়ে গেল রাজধানী দামেস্কে, ইয়াজিদের সামনে নিয়ে গেল হোসেনের মাথা, ইয়াজিদ দেখে চিৎকার দিয়ে কেঁদে উঠে বলেছিল, লাহান আল্লাহ ইবনে আমার জানা ইনকানা বাইনে ও বাইনে হোসেন রাহমান লামা কাতালাহু, লানত করুক আল্লাহ, লানত করো, অভিশাপ করো তুমি ইবনে আমার জানার উপরে যে হত্যা করেছিল, যদি তার সঙ্গে হোসেনের রক্তের সম্পর্ক থাকত কশ্চিন কালেও সে হোসেনকে হত্যা করতে পারত না। আমার সঙ্গে হোসেনের রক্ত সম্পর্ক আছে, আমার আব্বা মুয়াবি আমাকে উচ্ছেদ করে গেছিল, খবরদার হোসেন বা আল্লাহ নবীর কোন আত্মীয় ব্যাপারে কখনই তুমি অসম্মান সুযোগ কথাও পর্যন্ত বলবে না। আমি হোসেনকে অন্তত সম্মান করি, আমি সিরাফ তার আনুগত্য চেয়েছিলাম, তিনি তো আনুগত্য দিতে চেয়েছিলেন, কেন তোমরা তাকে হত্যা করলে? মাত্র 39 বছর বয়সে ইয়াজিদ মারা গেছে, আল্লাহর কাছে শেষ প্রার্থনা তার ছিল, আল্লাহ তুমি জানো আমি হোসেনকে মারতে চাই নাই, আমি কখনই হোসেনের বিদ্বেষ পোষণ করি নাই, তুমি আমার অন্তর খবর রাখো আল্লাহ, ইতিহাস আমাকে গালিগালাজ করবে, তুমি আমাকে ক্ষমা কর আল্লাহ। এই হল ইতিহাস, নিজের আংটিতে লিখছে আমন্ত বিল্লাহ, আমি আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করি। মোহাম্মদ ইবনে হানাফিয়া হোসেনের বইমাত্র ভাই, শিয়াদের অন্যতম ইমাম, তিনি বলছেন, তোমার হোসেন সম্পর্কে এত আজেবাজে, ইয়াজিদ সম্পর্কে আজেবাজে কথা বলো, আমি তার রাজদরবারে বেশ কিছুদিন ছিলাম, কই আমি তো তার মধ্যে কোনো খারাপ দেখি নাই, সে 75 সালাত আদায় করে, সে হাদিস ও ফেকা নিয়ে আলোচনা করে, সবসময় দিনের আলোচনা করে, কোনদিন তো তার খারাপ কিছু পাইনি, তোর কোথায় পেলে এগুলা? হাফেজ ইবনে কাসির খাতানা ইতিহাসে তিনি বলছেন, দেখো ইয়াজিদের বিরুদ্ধে যত অপপ্রচার চালিয়েছে ইবনু আসাকের তার ইতিহাসের মধ্যে, আর সেইগুলো ইয়াজিদ বিরোধী এই হোসেন বিরোধী লোকগুলা, আর ইয়াজিদের বিরোধী যে লোকগুলো আছে হোসেনের অন্ধভক্ত যেগুলো মুখতা সাকাফি লোকেরা, তারাই এগুলো নিয়ে ছড়িয়ে সারা দুনিয়া হোসেন ইয়াজিদকে নিন্দিত করেছে, আসলে যা বলা হয় তা নয়। ইমাম গাজালী বলছেন, আমরা কখনোই ইয়াজিদকে অভিশাপ দেব না, কারণ তিনি হোসেনের রক্ত চান নাই, হত্যা করতে চান নাই, হোসেন একজন মুসলমান, ইয়াজিদ মুসলমান, আমরা সবার জন্য দোয়া করব। এবার আসেন হাদিস থেকে কথা বললি, কাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মান গাজা জায়সাল বাহার উ জাবু অফি রায়তন ওখরা মান গাজা মদিনাতা কাইসার মাগফুর লাহম রওয়াহুল বুখারি। যে ব্যক্তি নৌযুদ্ধে অংশগ্রহণ করবে তার জন্য জান্নাত অজীব হয়ে গেল। অন্য বর্ণনা আসছে যে ব্যক্তি রোমকদের রাজধানী বিজয়ের যুদ্ধে অংশগ্রহণ করল তার ক্ষমা করা হল। ইতিহাস বলছে নৌযুদ্ধ প্রথম শুরু হয় আমির মুয়াবিয়ার আমলে 27 হিজরিতে, আল্লাহ রসুলের মৃত্যু হয়েছে 11 হিজরিতে। মৃত্যুর আগেই তিনি এই ভবিষ্যৎবাণী করে গেছিলেন, তার ভবিষ্যৎবাণী কার্যকরী হয়েছে উসমান গনি খেলাফতকালে শামের গভর্নর মুয়াবিয়া বিন আবু সুফিয়ানের মাধ্যমে 27 হিজরিতে প্রথম নৌযুদ্ধ হয়। ওই হাদিস অনুযায়ী মুয়াবিয়া জান্নাত ওয়াজিব হয়ে গেছে। আর আপনারা এমন হয়েছেন মুয়াবিয়ার নামের সঙ্গে রাজিয়াল্লাহু আনহু কেউ বলে না, খেয়াল করে দেখেন। তিনি একজন জবরদস্ত সাহাবি ছিলেন, কোরআনের কাতিবে ওহী ছিলেন, তার সম্পর্কে আল্লাহ রাসূল দোয়া করেছেন আল্লাহুম্মা জালহু হাদিয়ান মাহাদিয়ান, আল্লাহ তুমি মুয়াবিয়াকে হাদি করো এবং তাদের মানুষকে হেদায়ত করো। যে দোয়া যিনি পেয়েছেন তার সম্পর্কে এই বাজে কথা আমরা লিখি রাজিয়াল্লাহু আনহু বলি না, কারণ উনি নাকি গণতন্ত্রবাদ দিয়ে রাজতন্ত্র কায়েম করেছেন। কি গণতন্ত্র আল্লাহ সব হয়ে গেছে বাংলাদেশে, মানুষ মেরে শেষ করে দিল, মুখে বলে গণতন্ত্র, সব জনগণের জন্যই মানুষ খুন করে নাকি, যে মারে সে জনগণ, যে মরে সেও জনগণ, তো গণতন্ত্র কোনটা? দুঃখ লাগে এদের কার কারবার দেখলে। মুয়াবিয়া নৌযুদ্ধ করেছেন, অতএব হাদিস অনুযায়ী বুখারী হাদিস অনুযায়ী তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেছে, তার জন্য অবশ্যই দোয়া করবেন রাজিয়াল্লাহু আনহু বলবেন মুয়াবিয়া রাজিয়াল্লাহু আনহু, এটা বাদ দিয়ে কেউ লিখবেন না, মুখেও বলবেন না। এবার আসেন দ্বিতীয় হাদিসটা, যে ব্যক্তি মদিনাতা কাইসার অর্থাৎ রোমকদের রাজধানীতে অভিযানে অংশগ্রহণ করল, মাগফুর লাহম তাদের সমস্ত গুনাহখাতা ক্ষমা করা হয়েছে, দেখা গেল ইতিহাস বলছে মুয়াবিয়ার পরে তারই ছেলে ইয়াজিদ ইবনে মুয়াবিয়ার নেতৃত্বে 49 হিজরিতে মতান্তরে 51 হিজরিতে প্রথম রোমকদের রাজধানী কনস্টান্টিনোপল অভিযান প্রেরিত হয়। সেই অভিযানে ইয়াজিদের সেনাপতিত্বে হযরত হুসাইন নিজে, আব্দুল্লাহ ইবনে জুবায়ের নিজে, আব্দুল্লাহ আব্বাস, আবু আইয়ুব আনসারী, এই সব জগৎ বিখ্যাত সাহাবীরা সবাই তার অধীনস্থ সৈনিক হিসেবে যুদ্ধে যোগদান করেছেন। ওই যুদ্ধে আবু তালহা মারা যান, তার ওসিয়াত মোতাবেক তার কবর হয়। উনি বলছিলেন আমি এসেছি এই জান্নাত পাওয়ার জন্য, যদি আমি মরে যাই আমার কবরটা দিও ওই রোমকদের রাজধানীর মেন গেটের কবরটা আমাকে দিয়ে দিও। ঠিক তিনি মারাও গেলেন, তার কবর সেখানে দেওয়া হয়েছে। ইয়াজিদ হুমকি দিয়ে আসলো যদি এই কবরকে অসম্মান করে হে খ্রিস্টান বাহিনীরা সাবধান, আমি আবার হামলা করব, তোমার দুনিয়াতে নিশ্চিহ্ন করে দেবো, আমাদের সাহাবীদের অসম্মান তোমরা করবে না। তার এই হুমকিতে এত কাজ হলো যে ওই ওই কবর ওরা সে পূজা করা শুরু করে দিল। এই হাদিসগুলো সামনে রাখেন, নিজে নিজে সিদ্ধান্ত নেন, আপনি ইয়াজিদকে মালউন বলবেন না মাগফুর বলবেন। হাদিস বলছেন সে মাগফুর ক্ষমাপ্রাপ্ত, আর আপনি বলছেন সে মালউন সে অভিশপ্ত, কোনটা ধরবো আমরা? আমরা বোখার সাহেব হাদিসকে ধরবো না আপনি সাহিত্যিকের সাহিত্য এই ঐতিহাসিক ইতিহাসকে ধরবো? অবশ্যই মুসলমান হলে আপনাকে আল্লাহ রসুলের হাদিসকে অগ্রাধিকার দিতে হবে, রসুলের হাদিস অনুযায়ী ইয়াজিদ মাগফুর, তিনি মালউন নন। অতএব সাবধান, 10ই মুহররম আশুরা সিয়াম পালন করুন, শাহাদাতে হুসানের নিয়তে নয়, নাজাতে মুসার নিয়তে নেকি পাবেন। শাহাদাতে হুসান নিয়ত করলে গুনাহগার হবেন, তার চাইতে মর্মান্তিক হত্যা দৃশ্য তার বাপের। ফজরের সালাত আদায় করতে যাচ্ছেন, আলীকে দাঁড়িয়ে হত্যা করেছে খারেজিরা। আরো মর্মান্তিক তার আগের খলিফা ওসমানের, 83 বছরের বৃদ্ধ মানুষটা নিজে ঘরে বসে কোরআন তলা করছে, ওই অবস্থায় তাকে হত্যা করে তার স্ত্রীর সামনে, এটা কি আরো মর্মান্তিক নয়? আসুন তার আগে খলিফা ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু মসজিদ নববীতে ফজরের সালাতে ইমামতি করছেন, ওই অবস্থায় তাকে হত্যা করা হয়েছে রুকুতে যাওয়া অবস্থায়, এগুলি কি মর্মান্তিক নয়? ওমরের শাহাদাতে আমরা দিবস পালন করি না, উসমানের মর্মান্তিক শাহাদাতের দিবস পালন করি না, আলীর শাহাদাতের দিবস পালন করি না, অথচ তার ছেলে হোসেনের কারণে আমরা দিবস পালন করি। মূলত এটা শিয়াদেরই কারসাজি, আর শিয়াদের অনুগত হয়ে আমরা আজকে আমাদের নিজেদের ঘরেই বেদাতি প্রথা চালু করে দিয়েছি। সরকারি ছুটি ঘোষণা হচ্ছে, ওই দিন কত কি হচ্ছে। উম্মতকে আমরা সাবধান করব, কোরআন এবং সহিহ হাদিসের বিধানের বাইরে গেলে জান্নাত পাওয়াটা সিরফ কল্পনা হবে, সিরফ আশা হবে, কিছুই পাবে না, মরীচিকা হবে। কোরআন এবং হাদিসে কোথাও এইভাবে কিছু বলা নেই। অতএব আমাদেরকে আশুরা সিয়াম পালন করতে হবে সিরফ নেকির স্বার্থে, সওয়াব পাওয়ার স্বার্থে। কারণ আল্লাহ রাসূল বলছেন, আহাতা সুবাই ইউকাফির আল্লাহু সানাতাল লাতি ক্বাবলাহু। আমি ধারণা করি যদি কেউ আশুরা সিয়াম রাখে, বিগত এক বছরের সমস্ত গুনাহ আল্লাহ পাক তাকে ক্ষমা করে দিবেন। আমরা এই সওয়াবের স্বার্থে আশুরা সিয়াম পালন করব এবং এই মহরম মাসে দুদিন সিয়াম রাখব, হয় নয় দশ বা দশ এগারো। এরপরও যে যত পারেন এই মহরম মাস পুরা মাস দান সাদকা খয়রাত করবেন, আর দয়া করে এই মাসে মারামারি কাটাকাটি জুলুম করবেন না। এটি হল কোরআনের নির্দেশ, ফালা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম। যুলকাদা, যুলহিজ্জা, মহরম তিন মাস এবং রজব চার মাস, এই চার মাস বছরে এটা চারটি মাস তোমরা সম্মান করো আল্লাহর। এই মাসগুলিকে তোমরা পরস্পরের উপরে জুলুম করো না। কোরআনের এই দার্থহীন ঘোষণা মুমিনদেরকে মেনে চলা সর্বাধিক জরুরি। আল্লাহ পাক আমাদের সবাইকে এই মাসগুলিকে সম্মানিত মাস হিসেবে পালন করার তৌফিক দান করুন, এবং আশুরা সিয়াম পালনের মাধ্যমে বিগত এক বছর গোনা মাফের জন্য আল্লাহ পাক যেন আমাদের সবাইকে তৌফিক দান করেন। আমিন। আকুলু কৌলি হাজা, আস্তাগফিরু লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন।